আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা বলছিলাম মনের কথা, মন কিভাবে শক্ত হয় মানুষের, কি কারণে মানুষের মন কঠিন হয়ে যায় সে কথা আমরা আগে বলেছি। আজকে বলবো কি করলে মানুষের মন নরম হয়, মানুষের মন ভালো হয় সেই কথা আমরা আলোচনা করব সংক্ষেপে। কিছু আমল আছে তা করলে কঠিন হৃদয় নরম হয়ে যায়। কঠিন হৃদয়ের মানুষ দেখে শুনে ও পড়ে নরম হৃদয়ের হয়ে যেতে পারে, আর তার ফলে আল্লাহর তৌফিক, আর আল্লাহর তৌফিকে তার চোখে পানিও আসতে পারে। যারা বলে যে আমাদের চোখে পানি আসে না, আমাদের হৃদয় কঠিন, এত দুঃখের কথা শুনি কিন্তু চোখে পানি আসে না, কিন্তু যদি এই কাজগুলোর মধ্যে যদি কিছু করে তাহলে নিশ্চয়ই আল্লাহ দেখবেন যে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসছে। নম্বর এক, আল্লাহকে চিনতে হবে। আপনি আল্লাহর ভয়ে কাঁদবেন তো, আল্লাহকে চিনতে হবে। বাঘ দেখে ভয় করবে কে? যে বাঘ চেনে। এখন যে ছোট বাচ্চারা বাঘ না চেনে, দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউটিউবে কোন কোন বাচ্চা সাপ নিয়ে খেলা করছে, কেন? কোনো ভয় নেই, কারণ সে জানে না যে সাপ কি করতে পারে। তো আপনি কোন মানুষকে সম্মান করবেন তখন যখন আপনি তাকে চিনবেন। আপনি বাসে বসে যাচ্ছেন, আমি আপনার পাশে দাঁড়িয়ে যাচ্ছি, সিট ছাড়বেন আমার জন্য? চেনেন না। কিন্তু যদি চেনেন যে হ্যাঁ সেই হুজুর মাজমার হুজুর, আপনি বাসে বসবেন, বসে থাকবেন, চট করে আমাকে সিট ছেড়ে দেবেন, সেটা আলাদা কথা। তবু আপনার মনে শ্রদ্ধা থাকলে যে হ্যাঁ এই সেই হুজুর, নিশ্চয়ই আপনি চট করে সিট ছেড়ে উঠবেন, কারণ আপনি আমাকে চেনেন। তো আল্লাহকে যদি সঠিকভাবে চেনা যায়, তার আসমা ও সিফাত, আসমা ও সিফাত হচ্ছে বিশাল জিনিস। এই জন্য আসমা ও সিফাতে যে বই আছে আমার, মহান আল্লাহর নাম ও গুণাবলী, বইটা পড়া দরকার। আল্লাহ সম্পর্কে মোটামুটি সম্যক ধারণা হবে যে আল্লাহর কি গুণ, আল্লাহর কুদরত, আল্লাহর ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহকে বেশি ভয় করবেন, আল্লাহকে বেশি ভালোবাসবেন তার গুণাবলী জানলে। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার সুন্দরতম নাম ও গুণাবলী এবং তার কর্মাবলীর জ্ঞান, আর সেই সঙ্গে তার জিকির, তার জিকির করলে পরে আপনি আপনার মন নরম হবে। সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রুজিদাতাকে যে চিনবে সে তাকে অবশ্যই ভয় করবে এবং তার কাছে আশা রাখবে। সে তার তরফ থেকে দুঃখের ভয় করবে ও সুখের আশা রাখবে, আর বিপরীত আশঙ্কায় তার বুক বেদনায় টনটন করবে এবং তার চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরে পড়বে। এটাই হচ্ছে রীতিনীতি। সুলাইমান দারানি বলেছেন, প্রত্যেক জিনিসের প্রতীক আছে, আর আল্লাহর ভালোবাসা ও সাহায্য দেখে বঞ্চিত, আর আল্লাহর ভালোবাসা ও সাহায্য থেকে বঞ্চিত হওয়ার প্রতীক হল আল্লাহর ভয়ে কান্না বর্জন করা। যদি আপনি আল্লাহর ভয়ে না কাঁদছেন, আপনার চোখে পানি না আসছে, তা জানতে হবে আপনার হৃদয় কঠিন হয়ে আছে। আল্লাহ যখন বান্দাকে তার ভালোবাসা ও সাহায্য থেকে বঞ্চিত করেন, তখন আল্লাহ, তখন বান্দার হৃদয় কঠোর হয়ে যায় এবং তার চোখে পানি আসে না। প্রেমিক প্রেমিকের সাথে সাক্ষাতের আশায় কান্না করে, তাই না? সাক্ষাতের আশায় কান্না করে। এখন আপনারা বিদেশে আছেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার দুঃখে, তার বিরহে কান্না আসে না? আসে না। অনেক সময় নির্জনে অশ্রু বিসর্জন করে, বিশেষ করে নতুন নতুন যারা বিয়ে করে আসে। আর যদি প্রচন্ড স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ভালোবাসা হয়, তো আমরা দেখেছি স্ত্রীর জন্য কাঁদছে, আমরা এটাও দেখেছি মায়ের জন্য কাঁদছে। তার পাঁচ দিন এক সপ্তাহ আসা হয়েছে, সে কাঁদে, মায়ের সাথে কথা বলার কাঁদে, শেষকালে কাফিল তাকে পাঠিয়ে দিতে বাধ্য হয়। কারণ সে মায়ের জন্য কাঁদছে, মায়ের কল্পচার ছেলে, তার মানে খুবই আদরের ছেলে, থাকলো না, কাজ করলো না, পয়সা বরবাদ করেছে, দেশে চলে গেল। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই আল্লাহর ভালোবাসায় আপনি কাঁদবেন, তার সাক্ষাতের আগ্রহে কান্না করবেন, তার শাস্তির ভয়ে কান্না করবেন এবং তার সন্তুষ্টি ও পুরস্কারের আশায় কান্না করবেন, চাইবেন আল্লাহর কাছে। জিকিরকারী বান্দা যে হৃদয়ে ভয়, ভালোবাসা ও আশা রেখে নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে, সেই বান্দা, যে আরো সে নিচে ছায়া পাবে বলছিলাম না, এক বান্দা যে নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে কান্না করে। সুতরাং এই হল যে মোমেন, যে মোমেনের হৃদয়ে আল্লাহর জিকিরে কি হয়, প্রশান্ত হয়, আলা বেজিক্রিল্লাহ আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিজিক্রিল্লাহ, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে মুমিনদের হৃদয় শান্তনিত হয়, প্রশান্ত হয়, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই কি হয় হৃদয় শান্তনিত হয়, প্রশান্ত হয়। যারা বলে মন ফ্রি করি, মনকে ফ্রি করবেন কিসে? আল্লাহর জিকির দিয়ে। আর যদি বলেন না গান শুনে মন ফ্রি হয়, গান শুনে মন ফ্রি হয় না বেশি জাম হয়? বেশি জাম হবে, গান শুনে মন বেশি জাম হবে। সুতরাং গান শুনে না, বরং আল্লাহর জিকির করে আপনার হৃদয় প্রশান্ত হবে, এটাই আল্লাহ তার কোরআনে বলেছেন। যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি বেশি জানেন, আপনি না। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন সূরা জুমার 23 নম্বর আয়াতে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশানা রাব্বাহুম। আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন, সবচেয়ে সুন্দরতম সুন্দরতম হাদিস, সুন্দরতম কথা, সুন্দরতম বাণী অবতীর্ণ করেছেন, যেটা এক অপরের সদৃশ, বারবার পঠিত হয়। যে কোরআন শুনে, যে আয়াত শুনে, যে বাণী শুনে, যারা তাদের প্রভুকে ভয় করে, তাদের চামড়া বা চামড়ার লোম খাড়া হয়ে যায়। কোনদিন হয়েছে আল্লাহর কোরআন শুনে, আল্লাহর বাণী শুনে আপনার ভিতরে ভয় সৃষ্টি হয়েছে এবং গায়ের লোম, দেহের লোম খাড়া হয়েছে? সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তারপর তাদের চামড়া ও তাদের হৃদয় আল্লাহর জিক্রের জন্য নরম হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর জিক্রের জন্য আপনার হৃদয় নরম হবে। জালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এ হচ্ছে আল্লাহর হেদায়াত, তিনি যাকে ইচ্ছা তা দিয়ে হেদায়ত করেন। ওমা ইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে ভ্রষ্ট করেন তাকে হেদায়তকারী কেউ নেই। আল্লাহর শাস্তি, আজাব ও জাহান্নামকে ভয় করা আল্লাহকে ভয় করার পর্যায়ভুক্ত। যেমন আমল কবুল না হওয়ার ভয়ও সেই শ্রেণীর ভয়। আপনি আমল করছেন, আমল করে আপনি গর্বিত হবেন না যে আমি আমি তো নামাজ পড়ছি, আমি তো যাকাত দিয়েছি, আশা রাখেন, কিন্তু গর্ব করলে হবে না। অনেক সময় দেখবেন অনেক নামাজি আছে মনে মনে গর্ব করে, আর যে বেনামাজি তাকে তার প্রতি অহংকার দেখায়, হ্যাঁ তুই এবার কি রে, তুই নামাজ পড়িস, বেনামাজি, তাকে মানুষই মনে করে না। কিন্তু না, আপনার উচিত হল যে আপনি আল্লাহর কাছে প্রশংসা করবেন যে আপনি নামাজি, এ নয় আপনি গর্বিত। আপনি নামাজ পড়ে আল্লাহর রহমতের আশা করবেন, জান্নাতের আশা করবেন, কিন্তু গর্ব করবেন না, আর অন্য মানুষকে তুচ্ছ করবেন না, অহংকার দেখাবেন না, বরং তাকে হেদায়েতের চেষ্টা করবেন, তাকে সৎপথ, তাকে নামাজি বানাবার চেষ্টা করবেন। নচেত বুঝতেই পাচ্ছেন যে আপনি যদি আমল করেন আর ভাবেন কি আমার আমল একদম কবুল হয়ে গেছে, নিশ্চিত হয়ে যান, তাতে সমস্যা আছে। নিশ্চিত হওয়া যাবে? আপনি জানেন না যে এই আমলের মধ্যে কি ত্রুটি আছে। এই জন্য আল্লাহর কাছে আশা করতে হবে যে আল্লাহ তুমি আমার আমলকে কবুল করো। কোরআনে এই কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যারা তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে এই বিশ্বাসে তাদের যা দান করা তা দান করে ভীতি কম্পিত হৃদয়ে, ভীত কম্পিত হৃদয়ে। দেখেন দান করছে অথচ ভয় রয়েছে যে দান আল্লাহর কাছে কবুল হবে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ ভীত কি কম্পিত কি সেই ব্যক্তি যে ব্যভিচার করে, চুরি করে, মদপান করে, মানে পাপ করে কি ভয় করে? দেখছেন আমরা বুঝতে পারি যে ভয় আল্লাহর কাছে ভয় কেন হবে, পাপ করে। শুধু পাপ করেই ভয় না, বরং ভালো কাজ করেও ভয় যে এই আমল আমার আল্লাহর কাছে কবুল হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না হে সিদ্দিকের বেটি, সে হল সেই ব্যক্তি যে রোজা রাখে, দান করে ও নামাজ পড়ে, কিন্তু ভয় করে যে তা হয়তো কবুল হবে না। দেখছেন এ ভয় তিরমিজি ইবনে মাজাহ হাকিমের হাদিস। তার মানে যে শুধু পাপ করি ভয় না, বরং ভালো কাজ করেও এই ভয় রাখতে হবে যে আল্লাহ হয়তো আমার আমল কবুল করবেন, তবে আশা রাখতে হবে, সে আলাদা কথা। কিন্তু নিশ্চিত হবেন না যে খালাস আমি নামাজ পড়ি, আমি বেহেস্তি, আমি জান্নাতি, আর এই নিয়ে পরকে তুচ্ছ করা যাবে না। দুই নম্বর হচ্ছে, কোরআন পাঠ করলে হৃদয় নরম হয়। কোরআন এমন জিনিস, আপনি দেখবেন যে কোনো সময় আপনি যদি দুঃখিত মন নিয়ে থাকেন, আপনার দুশ্চিন্তা মন আছে, এটাও আল্লাহর জিকিরের পর্যায়ে, কোরআন পড়াও আল্লাহর জিকিরের পর্যায়ভুক্ত। আপনি নির্জনে যান, মসজিদে বসুন কিংবা কোন রুমে একা বসে আপনি কোরআন পাঠ করেন, দেখবেন আপনার হৃদয় নরম হবে এবং আপনার দুশ্চিন্তা দূর হবে, দুশ্চিন্তা করার সুযোগটা দূর হয়ে যাবে। এখলাসের সাথে যদি কোরআন পড়েন, তবে এখলাসের সাথে কোরআন কখন পড়বেন? যখন আপনি তার অর্থ বুঝবেন। অর্থ না বুঝে পড়লে চোখ দিয়ে পানি আসবে না, তাই না? অনেক সময়ে এমন কথা আছে যে সুখের কথা, সুখের কথার সময়ে আপনার চোখে পানি আসবে কেন? সেই সুখ লাভের আশায়, জান্নাতের বয়ান, আহা জান্নাতের বয়ান, হুরদের বয়ান, সেই বয়ান শুনে মনে হবে কখন পাব, কিভাবে পাব, তখন এমনি চোখে পানি আসবে। জাহান্নামের বয়ান যখন শুনবেন, জাহান্নামের আজাবের শাস্তি যখন বা কঠিনতা যখন শুনবেন, তখন কি হবে? আপনার চোখে জাহান্নামের ভয়ে পানি আসবে। আল্লাহর রহমতের কথা যখন শুনবেন, তখন আল্লাহর রহমত, আল্লাহর সেই রহমতের পাওয়ার আশায় আপনার চোখে পানি আসবে, ইত্যাদি। সুতরাং কোরআন যদি অর্থসহ বুঝে তেলাওয়াত করেন তাহলে আপনার হৃদয় নরম হবে, যেহেতু কোরআনে রয়েছে নানা ইতিহাস, আদেশ ও উপদেশ। তাছাড়া আল্লাহর কিতাব পাঠ করে নরম হওয়া মুমিন বান্দাদের খাস গুণ, যেহেতু মহান আল্লাহ বলেছেন, আফালা ইতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে কেন ভাবনা চিন্তা করে না, নাকি তাদের হৃদয়ে, দেখেন মনের কথা, তাদের মনে তালা ঝুলানো আছে, কেন কোরআন নিয়ে বোঝাপড়া করে না, কেন কোরআন নিয়ে জ্ঞান গবেষণা করে না, কোরআন নিয়ে বসে পড়ে, তারা জানে না কেন সে আল্লাহ তাআলা কি বলেছেন। বাড়ি থেকে চিঠি এলে ছটফট করে এখানে ওখানে যায় যে পড়তে জানি না, আমাকে চিঠিটা পড়ে দাও, কিন্তু আল্লাহর কাছ থেকে যে চিঠি এলো সেই চিঠি পড়ার জন্য একবারও চেষ্টা করলাম না, একবারও তা বোঝার চেষ্টা করলাম না যে সেই চিঠিতে কি লেখা আছে। তাহলে এর মতো হতভাগা হতভাগ্য আর কি আছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজ্জাদা, যাদেরকে এর পূর্বে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন এটা পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তারা চেহারা লুটিয়ে সিজদায় পতিত হয়, সিজদায় পতিত হয়। ওয়াইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আর তারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান, অবশ্যই আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়ায়াযীদুহুম খুশুআ, আর তারা কানতে কানতে ভূমিতে লুটিয়ে পড়ে আর তাদের বিনয় বৃদ্ধি পায়। চিন্তা করতে পারে এটা কাদের মধ্যে হতে পারে? যারা বোঝে। এই জন্য যারা আহলে কিতাব, বিশেষ করে আহলে কিতাব যারা, তারা নবীর আগমন সম্পর্কে জানত, জানার পরে ইমান এনেছে, ইমান এনেছে কেন, যেহেতু তারা জানত। এই সমস্ত মানুষ যখনই কোরআন পড়বে তখন তারা জানবে এই হচ্ছে সেই আল্লাহর পক্ষ থেকে আসা, আর তখন তাদের হৃদয় নরম হবে আর তারা সিজদায় লুটিয়ে পড়বে কানতে কানতে। এটা মুমিনদের একটা গুণ। একদিন এক রাত্রে মোহাম্মদ বিন মুনকাদের কানতে লাগলেন, তার বাড়ির লোক জমা হয়ে তার কান্নার কারণ জানতে চাইল, কিন্তু কান্নায় তার জিহ্বা আড়ষ্ট হয়ে গিয়েছিল, কিছু বলতে পারলেন না। তাই তারা আবু হাজেমকে ডেকে পাঠালো, সমসাময়িক সাথী, তিনি এসে তাকে কিছু পরিমাণ ক্ষান্ত করে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। মোহাম্মদ বললেন, আমি নামাজে আল্লাহর এই বাণী পাঠ করলাম, তাই দেখছেন কাঁদছি কেন, আমি নামাজে এই আল্লাহর এই বাণী পাঠ করলাম, কোন বাণী? ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন। কঠিনাত যারা সীমা লঙ্ঘন করেছে, যদি তাদের পৃথিবীর সমস্ত কিছু এবং তার সাথে সমপরিমাণ আরো কিছু থাকত, তাহলে কিয়ামতের দিন নিকৃষ্ট শাস্তি হতে মুক্তির জন্য পথ পণ স্বরূপ তা দান করত। পৃথিবীর পরিমাণ যা কিছু আছে, পৃথিবীর সমস্ত কিছু দিয়ে যদি সেই আজাব থেকে রক্ষা পাওয়ার ব্যাপার হতো, তাহলে সেই আজাব থেকে রক্ষা, সেই আজাবের কঠিনতা চিন্তা করেন। আর তারপরে সবচেয়ে ভয়ানক হচ্ছে, বাদা আলাহুম মিনাল্লাহি, তাদের সামনে আল্লাহর নিকট হতে এমন কিছু প্রকাশ হবে যা ওরা কল্পনাও করতে পারেনি। সবাই আশা করেছিল জান্নাত যাব, সবাই আশা করেছিল যে আমাদের হিসাব সহজ হবে, আমাদের এটা আমার হিসাব সহজ হবে, আমার এটা হিসাব হবে না, ওটা হবে না, আমি ইনশাআল্লাহ জান্নাত। কিন্তু যখন আল্লাহর সামনে পৌঁছবেন তখন এমন কিছু প্রকাশ হবে যা আপনার কল্পনার বাইরে, যে এটাও আল্লাহ ধরে রেখেছে, মা লিহাজাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কিতাবের কি হয়েছে ছোট বড় কিছুই ছাড়েনি, সব নোট করে রেখেছে। ইন্না কুন্না নাস্তানসিকু মা কানু ইয়ামালুন, তারা যা করত আমি কি করতাম নোট করে রাখতাম। আল্লাহ আকবার। তো এই হচ্ছে অবস্থা। এই আয়াত পড়তে পড়তে যে আমি যেটা ধারণা করেছি ভাবছি যে আমি কালকে আমাকে পার পেয়ে যাব, কিন্তু বাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন, তখন এমন কিছু প্রকাশ হয়ে যাবে যা আমি কল্পনাই করতে পারিনি, ধারণাই করতে পারিনি। এই জন্য আমি কাঁদছি, বারবার আয়াত পড়ছি আর কাঁদছি। আল্লাহ মুস্তান। এ কথা শুনে আবু হাজেমও কাঁদতে লাগলেন, গেলেন চুপ করাতে, আর তিনি এই আয়াতের অর্থ অনুধাবন করে তিনিও কাঁদতে লাগলেন। মোহাম্মদ বিন মুনকাদেরও পুনরায় কাঁদতে শুরু করলেন। বাড়ির লোকেরা বলল, আমরা আপনাকে ওনার কান্না বন্ধ করার জন্য ডেকে আনলাম, আর আপনি ওনার কান্না আরো বাড়িয়ে দিলেন। দেখেন, এই হচ্ছে এরা এরা হচ্ছে কোরআনের আলেম, এরা হচ্ছে বড় বড় আলেম। যখন একটা আয়াত নিয়ে অনুধাবন করবে, সেই আয়াতের অর্থ যখন হৃদয়ঙ্গম হয়ে যাবে এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি যে অর্থটা কি বোঝাতে চাচ্ছে যখন তাদের মনে কল্পনা হবে, তখন হৃদয়ের ভিতর থেকে উথলে উথলে কান্না উঠবে, আপনার চোখে পানি উপচে উপচে পড়বে, আর ভীষণভাবে আপনি কান্না করবেন। আপনার হৃদয় নরম না হলে আপনি কান্না করতে পারবেন না। নম্বর তিন, হৃদয় গলানো বক্তাদের ওয়াজ নসিহত শুনুন। বহু বক্তা আছে, বহু রকম কথা বলে, তারা সঠিক কথা বলে, তাদের বক্তৃতা শুনুন। আর তাদের মধ্যে যাদের কথা শুনতে ভালো লাগে, তাদের কথা মানে তাদের যাদের কথা শুনে হৃদয় নরম হয়, যদি আপনি শোনেন তাহলে আপনার হৃদয় নরম হতে পারে। অবশ্যই এক্ষেত্রে ইলমের ক্ষেত্রে পার্থক্য করা উচিত নয়, কার গলা ভালো, কার আওয়াজ ভালো, কার বক্তৃতা ভালো, এসব দেখা উচিত না। বরং যার ইলম ভালো তারই শোনা ভালো, কিন্তু হৃদয়কে নরম করার জন্য এটা কিছু বেশি চাই, তাই না? আপনারা হারাম শরীফে কেরাত শুনেছেন, নামাজ শুনেছেন, আপনারা টিভিতে শুনেন, রেডিওতে শুনেন, সবারই কেরাত কি সমান? নিশ্চয়ই আপনারা বলবেন যে শেখ সুদেশ যখন কেরাত পড়েন তখন কেমন লাগে। আপনারা নিজেরাই হারামে গেছেন, হারামে গিয়ে আমাদের সঙ্গে ওমরা করতে গেছেন, আপনারা দেখেছেন শেখ সুদেশ কেরাত করছেন আর কাঁদছেন, কিন্তু তার পড়াটাই এমন যে ভিতরে কান্না এমনি চলে আসে। আর যদি আপনি অর্থ বোঝেন তাহলে তো ব্যাপারই নেই, এমন শেখ পরিবেশ সেখানে এমনি চোখে পানি আসবে। তো হৃদয় গলানো যদি উপদেশ কারো শোনার মাধ্যমে আপনার হৃদয় নরম হতে পারে, সেরকম করা উচিত। অনেক ওয়াজ আছে, অনেক মানুষে ওয়াজ করে, কাঁদাতে পারে, হাসাতেও পারে, একসঙ্গে কাঁদাতে পারে, হাসাতেও পারে, তারা অটোমেটিক মানে বক্তা, ভালো। কিন্তু অনেক মানুষও আছে যারা ওয়াজ শোনে, ওয়াজের মহফিলে খুব ঘাড় দোলায়। যেমন আছে না কিছু গান শোনার লোক, যারা হিন্দি গান শুনে খুব মাথা হেলায়, ড্যান্স করে, তো হিন্দি সে বোঝে না, এমন কি ঠেট উর্দু, উর্দু ভাষাতে খুব কঠিন। যেমন আই সানম তেরে লিয়ে, সানম মানে কে বুঝবে বলুন তো, সানম মানে কে বুঝবে হিন্দিতে? এটা আসলে হিন্দি না, এটা হচ্ছে উর্দু গান, জান দিয়া হ্যায় জান দিয়া হ্যায় দিল ভি দেঙ্গে না কি বলে, তারপরে আই সানম তেরে লিয়ে, সানম মানে কি ওরা বোঝে? বুঝবে না, কিন্তু খুব দোলাচ্ছে মাথা, না হা বুঝেই। সানম মানে হচ্ছে মূর্তি, পুতুল, তার প্রেমিক প্রেমিকাকে পুতুল বলছে, বুঝতে পারছেন? তো যাই হোক, তো এইভাবে অনেক শ্রোতা আছে যারা শুনে খুব মাথা হেলায়, বুঝুক আর না বুঝুক। একদিন এক বক্তা ওয়াজ করছে আর একটা লোক খুব কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে, তখন বক্তা ভাবছে কি চাল আমার ওয়াজ খুব প্রভাবশালী ওয়াজ হয়েছে। দিয়ে তারপরে ওয়াজ শেষে তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনার নিশ্চয়ই আমার ওয়াজ শুনে খুব ভালো লেগেছে, তো আপনার চোখ দিয়ে পানি পড়ছিল, তা আমার ওয়াজ খুব ভালো হয়েছে তাই না? বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে তো আমি কান্না করিনি, আসলে ঠিক আপনার মতো দাড়িওয়ালা একটা ছাগল ছিল আমার, গতকালই মারা গেছে, তো বারবার স্মরণ করছিলাম আপনার দেখে আমার ছাগলটা স্মরণ হচ্ছিল, তাই আমি কাঁদছিলাম। বুঝতে পারলেন? কি জন্য কাঁদছি? অন্য কারণে, অন্য কারণে কাঁদছি। আপনারা অনেক সময় জিগে মানে বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে অনেক মহিলা আছে যারা মরা বাড়িতে এসে কান্না করে। কি করে কান্না করে? তার নিজে দুঃখ স্মরণ করে কান্না শুরু করে যে তোমার বাপ মারা গেল, আমারও বাপ মারা গেছে, তখন আমার বাপকে নিয়েছে, তখন কান্না শুরু করে এইভাবে আর কি। অনেক সময় অভিনয় চলে। তো যাই হোক, মোট কথা হলো কি, ওয়াজ শুনলেই হবে না। ওয়াজের যে ওয়াজের ভিতরে যে রস আছে, ওয়াজের ওয়াজের ভিতরে যে শিক্ষা আছে, সেই শিক্ষা নিয়ে কানতে হবে। আপনার সুর শুনে কান্দলেই হবে না। অনেক সুর শুনে কান্না আসে। দেখেন আমার ছোট বাচ্চাটা এখন অবশ্য না, আরো যখন ছোট ছিল আজান শুনলেই কান্ত। আমি বাড়িতে কখনো কখনো যদি আজান দিই সরু গলাতে তো কানতে লাগে। সে কি বুঝে, এটা শোকের সুর। তার মনের ভিতরে ঢুকে গেছে যে এই ধরনের সুর হচ্ছে শোকের সুর, তাই কান্না আসে। তো ওই শ্রেণীর কান্নাতে কোনো লাভ নেই, তাই না? কুম্ভীরাশ্রু জানেন? কুম্ভীরাশ্রু কুমিরের চোখের পানি জানেন? কুমিরের চোখের যে পানি সবসময় দেখা যায় ওটা কি কান্নার? হ্যাঁ, ওই যে পানিতে ডুবে থাকে সেই সময় ভিতরে ঢুকে যায়, তারপর আস্তে আস্তে বের হয়। তো এরকমও হতে পারে, এরকমও হতে পারে। তারপর আর কান্নার কথা শোনাবো? এক ভিখারি নিয়ে এসেছে ভিক্ষা করতে। মা, চারটি ভিক্ষা দাও মা। যে বলছে ঘুরে দেখো, ঘুরে দেখো। আর মহিলা তখন মানে বটিতে কিছু কাটছে, পেঁয়াজ কাটছিল, ঠিক আছে। তারপরে মহিলা দাঁড়িয়ে আছে চোখের পানি দেখে, ভাবছে নিশ্চয়ই হ্যাঁ আমাকে দেখে তার চোখে পানি এসেছে, তো আমাকে ভিক্ষা দেবে অবশ্যই। তো যখন ঘুরে যেতে বলছে, তখন ও বলছে মা তোমার চোখে তো পানি, আমার হাল দেখে তোমার চোখে পানি আসছে, অথচ আমাকে ঘুরে যেতে বলছো। বলছে আমি তোমাকে দেখে হাঁস কান্দিনি, আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজের ঝালে আমার চোখে পানি আসছে। বুঝতে পারছেন? তো অনেক সময় এরকম হয় যে কান্নার উদ্দেশ্য আলাদা হয় এবং কান্নার সেটা নয় আসলে। ভুয়ো কান্নায় কোনো লাভ নেই। যাই হোক, ওয়াজ নসিহত শুনে কান্না মানে কি তা বুঝে এবং সেগুলো আমল করার চেষ্টা করার সাথে সাথে আল্লাহকে ভয় করে কানতে হবে। তেমনি রোগী দেখতে যাওয়া, যদি আপনি রোগী দেখতে যান হাসপাতালে কিংবা কারো বাড়িতে, রোগী দেখতে যাওয়া মুসলমানদের জন্য কি একটা হক না? তো আপনার রোগী দেখে আপনি উপদেশ গ্রহণ করবেন, সেখানে আপনার হৃদয় নরম হবে। মরণাপন্ন রোগী যদি জান কবজ করা দর্শন করেন, সেখানেও আপনার জান নরম হবে যে লোক মারা যাচ্ছে, আমাকেও মরতে হবে, আপনার হৃদয় নরম হবে। লাশ লোয়ানো ও কাফনানো দেখা যদি আপনি দেখেন, জানাজার নামাজ ও দাফনার্থে অংশগ্রহণ যে আপনি যান কবরে গিয়ে অংশগ্রহণ করেন, যাতে এক কিরাত সওয়াব, তাই না? জানাজা পড়লে এক কিরাত আর কবর পর্যন্ত অংশগ্রহণ করলে এক কিরাত, আপনার দু কিরাত সওয়াবও হলো আর আপনার হৃদয় নরমও হলো। নিজের জন্য কাফন প্রস্তুত রাখা, আপনি যদি নিজে মরণের প্রস্তুতি স্বরূপ কাফন প্রস্তুত রাখেন জায়েজ, তাতেও আপনার কি হবে, আপনার হৃদয় নরম হবে। সাহাবাগণ অনেকে নিজের কাফন প্রস্তুত রাখতেন আর অনেকে নিজের কাফন দেখতেন আর কানতেন। কবর জিয়ারত করা, আপনি আপনার হৃদয়কে নরম করার জন্য কবর জিয়ারত করুন। হ্যাঁ, কবর জিয়ারত আগে মূলত নিষেধ ছিল, তারপরে অনুমতি দেওয়া হলো কি জন্য? শুধু দুটো কারণে। এক হচ্ছে যে আপনি নিজে আখেরাতকে স্মরণ করবেন, মনকে নরম করবেন, আর দ্বিতীয় মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুরিক্কুল কলব ওয়া তাদমাউল আইন ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া লা তাকুলু হুজরা। আমি তোমাদেরকে কবর জিয়ারাতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো, কারণ তা হৃদয় নরম করে এবং চোখে চোখে পানি বইয়ে দেয়, আখেরাতকে স্মরণ করায়, আর সেখানে গিয়ে বাজে কথা বলো না কবরস্থানে গিয়ে। তাহলে হৃদয় নরম করার জন্য আপনি কবরস্থান যাবেন, তা বলে মাজার না। মাজারে গেলে আপনি সাধারণ কবরস্থানে যাবেন, দেখবেন ফাঁকা পড়ে আছে, সেখানে বেশি আপনার কি হবে, উপদেশ গ্রহণ হবে। যাই হোক, মৃত্যু ও কবর বিষয়ক গজল শোনা, কিছু কিছু গজল আছে, অনেকে বলেছেন যে গজল জায়েজ না, ইসলামী দাওয়াতের কাজে ব্যবহার করা বিদাত ইত্যাদি, তবুও গজল যে সুর করে বলা হয় মৃত্যু বিষয়ক, সত্যি খুব কঠিন। মরণ আমাকে, মরণ যেদিন আসবে আমায় ছাড়বে না কো, আর এই ধরনের যদি আপনি গজল শোনেন, তারপরে কি করবে, সেখানে নিয়ে যাবে, মুনকিনাকের হিসাব নেবে, সেখানে আজাব হবে, হাতুড়ি আঘাত মারবে, এইসব যদি গজলের সুরে শোনেন তো আপনার হৃদয় নরম হতে পারে। দশ নম্বর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও দরিদ্র সাহাবাদের অভাব অনটনে জীবনী পড়ুন। আল্লাহ নবী কিভাবে জীবন কাটিয়ে গেছেন, মাসের পর মাস তার বাড়িতে চুলো জ্বলত না, তিনি কি খেয়ে বাঁচতেন এবং তার স্ত্রীরা কিভাবে বেঁচেছেন, তারা কত কষ্টে জেহাদে গিয়ে সাহাবারা খেতে পাননি, গাছের পাতা পর্যন্ত খেয়েছেন, আর এর ফলে তাদের পায়খানা হতো, বকরির মতো, ছাগলের মতো পায়খানা হতো, এইভাবে তারা কি জীবন মানে কিভাবে কাটিয়ে গেছেন, খিদার চোটে, কখনো কখনো আবু হুরায়রা পেটে কাপড় বেঁধে এবং পাথর বেঁধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেটেও কাপড় পাথর বাঁধা ছিল, তাই না? এইভাবে তাদের জীবনে আপনি যদি পড়েন তো আপনার হৃদয় নরম হবে। এতিম মিসকিন অভাবী লোকদের অভাব অভিযোগ শুনুন, তাদের অবস্থা দেখুন, তাহলে পরে আপনার হৃদয় নরম হবে। হাদিসে আছে, আতুহিব্বু আইয়ালিনা কালবুকু ওয়া তুদরিক হাজাতাক, তুমি কি চাও যে তোমার হৃদয় নরম হোক এবং তুমি তোমার প্রয়োজন পেয়ে যাও, তাহলে এক কাজ করো, ইরহামিল ইয়াতীম, এতিমের প্রতি দয়া করো। এতিম মানে কি, যার মা বাপ মারা গেছে অথবা একজন মারা গেছে, ছোট ছোট বাচ্চা সাবালক হওয়ার আগে পর্যন্ত এতিম বলা হয়, সেই এতিমের প্রতি দয়া করো। আর ওয়ামসাহ রাসা, তার মাথা হাত বোলাও, তার মাথায় হাত বোলাও, তার প্রতি দয়া দেখাও। ওয়া আতঈমহু মিন তাআমিক, এবং তুমি তোমার খাবার তাকে খাওয়াও। হোসে এতিম বলতে গরিব এতিম, এতিম তো বড়লোক এতিমও আছে, তাই না? গরিব এতিম, তাহলে ইয়ালিন কালবুক, তোমার হৃদয় নরম হবে, অতদ্রিক হাজাতাক, তুমি সফল হবে, তুমি তোমার প্রয়োজন পেয়ে যাবে। সুতরাং এতিমের মাথায় হাত বোলানো, এতিমের প্রতি দয়া দাক্ষিণ্য করা এক প্রকার কি, এটা হচ্ছে হৃদয় নরম হওয়ার উপায়। নম্বর ১২, নরম মনের মানুষদের সাথে উঠা বসা করুন। যারা নরম মনের মানুষ তাদের সঙ্গে উঠা বসা করুন, কঠিন হৃদয়ের মানুষদের সঙ্গে উঠা বসা করবেন না। নম্বর ১৩, দেশ বিদেশের ইতিহাস থেকে উপদেশ নিন। কোথাও যান, সেখানে দেখেন কি অবস্থা, বিশাল বিশাল বিল্ডিং ছিল, এখন ধ্বংস হয়ে গেছে। তার মানে এখানে বহু মানুষ বাস করেছে, তারা বিলাস ব্যসনে ব্যস্ত থেকে তারা মারা গেছে, সবাই চলে গেছে, আমাদেরকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তাআমাল আবসারু ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতি ফিস সুদূর, সূরা হজ 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তারা পৃথিবী ভ্রমণ করে না কেন, তারা দেশ বিদেশ ভ্রমণ করে না কেন, তাহলে তাদের এমন হৃদয় হতো যে হৃদয় দিয়ে তারা বুঝত, এমন কান হতো যে কান দিয়ে তারা শুনত। আসলে চোখ অন্ধ হয় না, বরং বুকের ভিতরে যে হৃদয় আছে না, সেটাই অন্ধ হয়। অন্ধত্ব দুই প্রকার, তাই না? একটা চোখের অন্ধত্ব, দেখতে পায় না, কিন্তু আর একটা জিনিস আছে যে চোখ দেখতে পায় কিন্তু আসলে অন্তর দিয়ে দেখে না, যা দেখার তা দেখে না। এই জন্য বলে ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কিন্তু তারা যদি এইসব দর্শন করত এবং উপদেশ গ্রহণ করত, তাহলে নিশ্চয়ই তারা দেখতে পেত। নম্বর ১৪, তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনার হৃদয় নরম হবে। এই শুনশান রাতে সবাই ঘুমিয়ে আছে, আপনি আপনার স্ত্রী ছেড়ে, আপনি নরম গরম কম্বল ছেড়ে, বিছানা ছেড়ে উঠে আপনি আল্লাহর কাছে উজু করে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনার হৃদয় নরম হতে বাধ্য, দেখবেন আপনার হৃদয় নরম হবে। সেই শুনশান পরিবেশে যখন কেউ সবাই ঘুমিয়ে থাকে আর আপনি জেগে তাহাজ্জুদ পড়ছেন, আর তারই প্রভাবে আপনার হৃদয় নরম হয়ে যাবে। নম্বর ১৫, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, যেন আল্লাহ আপনার হৃদয়কে নরম করে দেন। দুই শ্রেণীর মানুষের রাত্রি অতিবাহিত হয়, সফল ও বিফলদের। আরবি কবি বলেন, লাইলুল মাহরুমিনা গিনাউন ওয়া মুকাউ ওয়া লাইলুস সালিহিনা দুআউন ওয়া বুকাউ, লাইলুল মাহরুমিনা গিনাউন ওয়া মুকাউ ওয়া লাইলুস সালিহিনা দুআউন ওয়া বুকাউ, লাইল মাহরুমিন মাজুন ওয়া খুনুউ ওয়া লাইলুস সালিহিন যিকরুন ওয়া দুমুউ, যিকরুন ওয়া দুমুউ। তার মানে যারা বঞ্চিত তাদের রাত কাটছে কিভাবে, গানে আর হাততালি দিয়ে মজা করে আনন্দ করে রাত কাটছে, আর ভালো লোকদের রাত, নেক লোকদের রাত কাটছে কি দিয়ে, দোয়া ও কান্না দিয়ে। তারা দোয়া করছে আর কান্না করছে। আর কিছু লোক তো ঘুমিয়ে থাকে, যারা রাত কাটাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ, তো তাদের কথা আলাদা। কিন্তু যারা রাত জাগছে তারা দুই শ্রেণীর, এক শ্রেণীর রাত জাগছে কি করে, তারা ওই গান বাজনা হাততালি এসব চলছে আনন্দে ফুর্তির সাথে, আর এক শ্রেণীর রাত জাগছে লোকে কি করছে, তারা ভালো লোক, তারা দোয়া এবং কান্নার মাধ্যমে আর আল্লাহর জিকিরের মাধ্যমে তারা রাত কাটাচ্ছে, দুই শ্রেণীর মানুষ। শেষকালে দোয়ার কথাই তো বললাম, এই জন্য আমাদের দোয়া করা উচিত, আল্লাহুম্মা আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি সেই ইলেম থেকে পানাহ চাচ্ছি যে ইলেম কোনো উপকারী না, কোনো উপকার দেয় না, এমন জ্ঞান সেই জ্ঞান আমার দরকার নেই। ওয়ামিন কালবিন লা ইয়াখশা, আর এমন হৃদয় থেকে পানাহ চাচ্ছি যে হৃদয় বিনয়ী হয় না। ওয়ামিন নাফসিন লা তাশবা, এমন মন থেকে আমি পানাহ চাচ্ছি যা কোনদিন পরিতৃপ্ত হয় না, মন আশা মেটে না। ওয়ামিন দাওয়াতিন লা ইস্তাজাবুলাহা, সেই দোয়া থেকে পানাহ চাচ্ছি যে দোয়া তোমার কাছে কবুল হয় না। আমরা দোয়াটা আবার পড়ছি, আমরা সবাই মিলে আমাদের জন্য দোয়া করছি। আল্লাহুম্মা নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।